মানবতার মুক্তির সনদ যে আল কুরআন, তা অধ্যয়নের মাধ্যমে জীবনের গতি ঠিক করে নাও। সাথে সহিহ হাদিসকে বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরে বিশুদ্ধ আমল নিশ্চিত করে নাও। জেনে রেখো, নাজাতের জন্য এ দুইয়ের বাইরে কোনো কিছু নির্ভরযোগ্য নয়। শোন রে মুসলমান, তোরা পড়লি না কুরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শোন রে মুসলমান, তোরা পড়লি না কুরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। পাঞ্জি গাদা পড়লি সালাত খেয়াল করলি না, রাসূলের তরিকায় তাহা হলো কিনা। পাঞ্জি গাদা পড়লি সালাত খেয়াল করলি না, রাসূলের তরিকায় তাহা হলো কিনা। তর্ক বহাস করলি কত এসলা করলি না, তর্ক বহাস করলি কত এসলা করলি না। কুরআন হাদিস পড়লে পাবি হকের সন্ধান। শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মাঝার মতে পড়লি সালাত রোজাও করলি তাই, নবীর হাদিস ইনকার করলি হজ যাকাত নাই। মাঝাব মতে পড়লি সালাত রোজাও করলি তাই, নবীর হাদিস ইনকার করলি হজ যাকাত নাই। মুক্তির আশায় তীর ধরলি নজর নে আজ কতই দিলি, মুক্তির আশায় তীর ধরলি নজর নে আজ কতই দিলি। শয়তানের ধোকায় পড়ে হারালি ঈমান। শোন রে মুসলমান, শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মা বাপ শ্বশুর জামাই নে ভাই ভাবি আর পাড়ার ছেলে, হায়া ভুলে দেখছো টিভি একসঙ্গে সবাই মিলে। মা বাপ শ্বশুর জামাই নে ভাই ভাবি আর পাড়ার ছেলে, পর্দা ভুলে দেখছো টিভি একসঙ্গে সবাই মিলে। মলবি হাজি মুন্সি গাজি টিভি ভিসিপি সবার বাড়ি, মলবি হাজি মুন্সি গাজি টিভি ভিসিপি সবার বাড়ি। মমিনের করো দাবি, মমিনের করো দাবি, কেমন মুসলমান পড়লি না কোরআন। শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। মসজিদ ময়দানে করো ইবাদতের ভান, আবার পীরের দরগায় ঠুকছো মাথা কেঁদে করো সুবান। মসজিদ ময়দানে করো ইবাদতের ভান, আবার পীরের দরগায় ঠুকছো মাথা কেঁদে করো সুবান। কাবা ছাড়া হক করতে যাও টুঙ্গির ময়দান, তোমরা কেমন মুসলমান। শিরক বেদাত ছেড়ে ধরো হাদিস আর কোরআন। শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। শোন রে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান।